Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Kichu birotir por oshustotar karone amra amader silsila bondho rekhechilam. Aaj theke abar sei darsher silsila shuru korchi. Allah jodi taufik den chaliye jabo. আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে দোয়া নিয়ে। আপনারা জানেন দোয়া আল্লাহর কাছে করতে হয় এবং আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে তার কাছে দোয়া করলে তিনি তা কি করেন, কবুল করেন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তা মঞ্জুর করব, আমার কাছে চাও আমি তা দান করব ইত্যাদি। এই যে দোয়া, এই দোয়ার কিছু আদব আছে আর কিছু বেয়াদবি আছে, সেগুলো আমরা জানব। কারণ আমরা সবাই দোয়া করি, সবাই দোয়া করে থাকি, দোয়ার মুখাপেক্ষী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু হল কি? দোয়া, চাওয়া, আল্লাহকে ডাকা, চাওয়া। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। এই জন্য সব সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং দোয়ার মুখাপেক্ষী। আমরা কথাবার্তাতেও এক অপরের জন্য দোয়া করি, তাই না? অনেক লোক মনে করে দোয়া করার মানেই হচ্ছে এইভাবে মোনাজাত, না তা না। এটা হল মোর খাস দোয়া, খাস ভাবে দোয়ার একটা আদব, সেটা হচ্ছে দুই হাত তুলে দোয়া করা। কিন্তু তার মানে সবসময়ই হাত তুলে দোয়া করাটাই হল দোয়া, আর বাকি মুখে জাযাকাল্লাহ খায়ের, তারপরে ওই যে বিয়ের দোয়া বারাকাল্লাহু লাকুম বারাকালাইকুম, এগুলো দোয়া না? বিভিন্ন দোয়া আছে। এই দোয়ার আদব সম্পর্কে এবং বেয়াদবি সম্পর্কে আপনাদের কাছে দু চারটি কথা বলবো আশা করছি। প্রথম আদব হল যে দোয়াতে ইখলাস থাকতে হবে। এখলাস কাকে বলে আপনারা জানেন, এখলাস মানে কি? বিশুদ্ধতা, খাঁটিত্ব, একনিষ্ঠতা, আন্তরিকতা। তার মানে দোয়া করবেন কার কাছে? কেবল আল্লাহর কাছে। কোন দোয়া, কোন প্রার্থনা আল্লাহর কাছে করবেন? যে প্রার্থনা মঞ্জুর করা আল্লাহ ছাড়া আর কারোর জন্য সম্ভব না। ওই তিনটে শর্ত, ওই যে হাজির থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, কি বলে, জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে এবং দেওয়ার ক্ষমতা থাকতে হবে। সেই ছাড়া বাকি যে ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই, সেই প্রার্থনা করা আল্লাহ ছাড়া অন্যের কাছে কি শিরিক। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমরা আল্লাহকে ডাকো একদম খাঁটি ভাবে, খালেস ভাবে, দিনকে তার জন্য বিশুদ্ধ করে, যদিও কাফেররা অস্বীকার করে, কাফেররা অপছন্দ করে। কাফেররা তো অপছন্দ করবেই, তাদের সব জ্বালা, সবেই জ্বালা হয়। এমনকি আমরা ইমামের পেছনে আমিন বলি, সে আমিন শুনে ওদের জ্বালা হয়, তাই না? কাফেরদের তো এমনিতেই জ্বালা হয়, কারণ আমরা সত্য দিনকে পেয়েছি, সেই সত্য দিনকে আমরা পাচ্ছি, আমরা আমরা তার উপরে আমল করছি বলে তাদের কি হয়? হিংসা হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদিষ্ট, তারা আদিষ্ট হয়েছিল, তাদেরকে আদেশ করা হয়েছিল যে তারা কেবল একমাত্র একনিষ্ঠভাবে দিনকে খালেস করে, খাঁটি করে আল্লাহর ইবাদত করবে। আর দোয়া হচ্ছে ইবাদত, আর দোয়াউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, নামাজ। এই যে নামাজ আমরা পড়ছি, নামাজের সবটাই দোয়া, তাই না? তকবীর, তসবি আর দোয়া, শুরু থেকে নিয়ে দোয়া আর দোয়া। দোয়া আবার দুই রকমের, এক দোয়া হচ্ছে জিকির আর দোয়া মাসআলা। এমন দোয়া আছে যে দোয়া আল্লাহকে স্মরণ করা হয়, কিন্তু সেই স্মরণেই চাওয়া হয়। যেমন ইউনুস নবী মাছের পেটে কি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, এটা হচ্ছে দোয়া জিকির। এখানে কিন্তু চাওয়া নেই, কিন্তু আসলে এর ভিতরে চাওয়া আছে, আল্লাহ আমার এই অবস্থা, তার মানে কি, হ্যাঁ সাহায্য করো। আর দোয়ায়ে মাসালা সওয়া সওয়া, রব্বানা আতিনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা ওয়াগফির, এই যে সব চাওয়া, সব ডাইরেক্ট চাওয়া, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি, আল্লাহুম্মা বাঈদ বাইনি, সব কি ডাইরেক্ট চাওয়া। কিন্তু সুবহান রাব্বি আল আলা এটা চাওয়া না, এটা কি দোয়ায়ে জিকির। সমস্ত রকম দোয়া কার জন্য খাঁটি ভাবে করতে হবে, কার কাছে করতে হবে? আল্লাহ তালার কাছে। নম্বর দুই, তার মানে অন্যের কাছে চাওয়া যাবে না, না কোনো বুজুর্গের কাছে, আর না কোনো কবরের কাছে, আর না কোনো মূর্তির কাছে, আর না গায়বী ভাবে কোনো বুজুর্গের কাছে, না কারো কাছে চাওয়া, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। সেই চাওয়া যে চাওয়া আল্লাহ ছাড়া যাওয়ার ক্ষমতার কারণে, যেমন সুখ সমৃদ্ধি, সন্তান ইত্যাদি ইত্যাদি। নম্বর দুই, দৃঢ়তার সাথে প্রার্থনা ও দোয়া করা এবং আল্লাহ মঞ্জুর করবেন এই কথার উপরে দৃঢ় প্রত্যয় বিশ্বাস রাখা। তার মানে আপনি আল্লাহ আল্লাহ না না, আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই দোয়া আমার মঞ্জুর হবে। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম আল্লাহুম্মা ইগফিরলি ইন শিত, এমন না আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে বেহেশতে দাও। এবার কি কথা না, যদি কি আল্লাহকে বলো যে আল্লাহ আমাকে দিতে হবে, আল্লাহ আমাকে দাও, ইন বলো কি বল, আল্লাহুম্মারজুকনি ইন শিতা, মানে আমাকে চাইলে রুজি দাও না, তা না বরং রুজি আমাকে দাও। ওয়ালিয়াজিমিল মাসআলা, যেন সে দৃঢ় প্রত্যয়ের সাথে চায়, ফাইন্নাহু ইয়াফালু মা ইয়াশা লা মুকরিহা লাহু, যেহেতু আল্লাহ ইচ্ছা যা ইচ্ছা তাই করে, না তাকে বাধ্যকারী নেই, তাকে কেউ বাধা দিতে পারবে? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, তিনি যেটা দেব বলবেন সেটা বাধা দানকারী কেউ নেই, যেটা দেব না বলবেন তা দেনেওয়ালা তাকে বাধ্যকারী কেউ আছে? মোটেই না। সুতরাং চাইতে হবে কিভাবে? দৃঢ়তার সাথে, আল্লাহ তুমি আমাকে দাও ডাইরেক্ট এবং আল্লাহ কবুল করবেন এই বিশ্বাস রাখতে হবে। হুজুর দোয়া তো আমরা অনেক সময় করি কিন্তু কবুল হয় না, তো প্রত্যেক দোয়া আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন তাই না, যে তোমরা দোয়া করো আমি কবুল করব, কিন্তু আপনারা নিজেদের অভিজ্ঞতায় দেখেছেন যে অনেক দোয়া আমরা বছর ধরে করতে আছি কিন্তু কবুল হয় না। তাহলে তাহলে কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে ঠিক ওষুধের মতো, ওষুধ অনেক সময় খেলে পর দেখবেন হঠাৎ করেই কাজ হয়ে যায় তাই না, আর অনেক সময় সেই ওষুধ খান কোনোই কাজ হয় না, কেন বলুন তো? ওষুধ ঠিক ওষুধ পড়েছে কিন্তু নিশ্চয়ই আপনার শরীরে এমন কোন প্রতিরোধক, এমন কোন বাধা আছে যে বাধা ওষুধকে কাজ করতে দিচ্ছে না, ঠিক না? এই জন্য ডাক্তাররা বলে দেন, দেখো এই ওষুধ খাবে আর এই করবে না, এই খাবে না ওই খাবে না, বলে না বলে না, এই তোমাকে বুঝি সিগারেট ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, কাঁচা পেঁয়াজ খেলে হবে না, এই খাবে নানা রকম কথা বলে, কেন না? ওষুধটা কাজ করার জন্য, তার প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য যেমন কিছু করতে হয় তেমনি কিছু ত্যাগ করতে হয়। হয়তোবা আপনি দোয়া করছেন কিন্তু সেই দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, কেন? কোন বাধা আছে? যে চাওয়া আপনি চাচ্ছেন সেই চাওয়া হয়তো আপনার জন্য উপযুক্ত নয়, তার জন্য আল্লাহ দেন না। আর আল্লাহ সবসময় বান্দার মঙ্গল চান তাই না, সবসময় আল্লাহ বান্দার মঙ্গল চান, অমঙ্গল চান না, এই জন্য তিনি দিচ্ছেন না। আর আপনি ভাবছেন দোয়া কবুল হচ্ছে না, কিন্তু ওইটা পেলে আপনার ক্ষতি হবে, আল্লাহ জানেন আপনি জানেন না। অনেক জিনিস তোমরা পছন্দ করো কিন্তু হয়তোবা পছন্দ করো কিন্তু হয়তোবা সেটা তোমাদের জন্য খারাপ। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামু, আল্লাহ জানেন তোমরা জানো না তাই না? সুতরাং অনেক সময় আমরা চাই, যে চাওয়াটা চাই সেটা আমার জন্য খারাপ বললে আল্লাহ দেন না, অথবা অন্য কোনো বাধা আছে, আপনি দোয়া করছেন দোয়ার মধ্যে হয়তো ইখলাস নেই, দোয়া করছেন হয়তো আপনি হারাম খান, আর হাদিসে আছে যে হারাম খাবে তা দোয়া কবুল হবে না। ওই যে সে সফরে থাকে মুসাফিরের দোয়া কবুল হয়, অথচ আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, অথচ তো কি বলে, মা তামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুজিয়া বিল হারাম ফাইন্না ইস্তাজাবুলা ফাইন্না ইস্তাজাবুলা, সে আল্লাহর কাছে হাত তুলে তুলে ইয়া আল্লাহ করে দোয়া করছে কিন্তু তার খাবার হচ্ছে হারাম, তার এই পরনের কাপড় হচ্ছে হারামের পয়সায়, আর তার এই রক্ত মাংস যে শরীরে আছে তাও হারামের টাকা পয়সাতে খাদ্যে পরিপুষ্ট, তার কাছে দোয়া কিভাবে কবুল হবে? কেন নিশ্চয়ই কোনো বাধা আছে বলে দোয়া কবুল হয় না। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে এইভাবে এই নিয়তে বা এই মন নিয়ে যে আল্লাহ দোয়া কবুল করবেন, যদি বাধা থাকে সেটা আল্লাহ বুঝবেন, আল্লাহর কথা সেটা। আল্লাহ তাআলা অনেক সময় দোয়া কবুল করেন কিন্তু আপনি যেটা চাইছেন সেটা দেন না, সেটা না দিয়ে অনুরূপ কোন বিপদ থেকে আপনাকে রক্ষা করে। হাদিসে আছে যেটা আপনি ডাইরেক্ট চাচ্ছেন সেটা আল্লাহ নাও দিতে পারেন, কারণ সেটা দিলে পর আপনার ক্ষতি হবে, কিন্তু অনুরূপ চাওয়ার মতো অনুরূপ কোন বিপদ থেকে আপনাকে রক্ষা করেন। অথবা ওই যে আপনি দোয়া করছেন এটা তো ইবাদত, এর সওয়াব কাল কেয়ামতের জন্য আপনার কি হয়, রক্ষিত হয়, সংরক্ষিত হয়। অতএব দোয়া করা বৃথা যায় না, দোয়া করতে হবে। দোয়া কবুল হলো না, দোয়া কবুল হলো না, বরং আপনি কবুল হোক চাই না হোক আপনি দোয়া করে যাবেন বছরের পর বছর ধরে। মনে করুন আপনি নিঃসন্তান সন্তান নেই, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন বছরের পর বছর, প্রায় 40 বছর দোয়া করে গেলেন সন্তান হল না, সমস্যা নেই, কিন্তু আপনি দোয়া করেছেন সেই দোয়াটা এইরকম হবে, কি হবে যে অনুরূপ বিপদ থেকে আপনি মুক্তি পেয়েছেন, না হয়তো এই আখেরাতে আপনি জমা পাবেন। এটা আপনি ইবাদত করলেন, সন্তান পান আর না পান, কিন্তু আপনার ইবাদত হল বড় ইবাদত। দোয়াও হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, আর দোয়া হচ্ছে ইবাদতের মগজ, এটা সহি না, সহি হচ্ছে দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত, মানে মেন ইবাদত হচ্ছে দোয়া। যেমন বলা হয় আল হজ্জু আরাফা, আরাফাই হচ্ছে হজ, তার মানে কি হজের মেন অংশ হচ্ছে আরাফা, ঠিক ইবাদতের মেন অংশ হচ্ছে দোয়া। নম্বর 3 আদব হচ্ছে আগ্রহ, খুব আগ্রহের সাথে না ছোর বান্দা হয়ে বারবার দোয়া করতে হবে, এ না একবার করলাম কবুল হয় না আর দরকার নেই ছেড়ে দিলাম, না তা না, না ছোর বান্দা, না ছোর বান্দা মানে দিতেই হবে। আপনারা দেখেছেন দেশে ছোট ছোট বাচ্চারা ভিক্ষা করে, এ বাবু দুটো পয়সা দেয় না, দুটো পয়সা দেয় না, আপনাকে আপনার পায়ে ধরে বহু দূর পর্যন্ত যায়, তাই না? একে বলে না ছোর বান্দা, মানে ছোড়বেন, ছাড়বে না, ছাড়বে না, এমন এইভাবে জড়িয়ে জড়িয়ে ধরে চাইতে থাকে। আপনিও আল্লাহর কাছে ওইভাবে ছাড়েন, আপনি ওইভাবে না ছোর বান্দা হয়ে চান যে আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, চাইতেই থাকবেন না ছোর বান্দা হয়ে। আর দোয়ার ফল লাভে শীঘ্রতা করলে হবে না, অন্তরকে উপস্থিত রেখে প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কারো দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াতাড়ি করে, মা আলাম ইয়াস্তাজ, যতক্ষণ না সে তাড়াতাড়ি করে বলে দোয়া করলাম কিন্তু কবুল কই হচ্ছে, ভাই দোয়া তো করছি কিন্তু কবুল হচ্ছে কই, না খবরদার এই কথা যেন না বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন বান্দার দোয়া কবুল হয়ে থাকে যতক্ষণ সে কোন পাপের অথবা জ্ঞাতিবন্ধন তোটার জন্য দোয়া না করে। পাপের দোয়া করা কেমন, আল্লাহ আজকে রাতে আমি অমুক বাসায় চুরি করব যেন ধরা না পড়ি, তাই না? পাপের দোয়া আল্লাহ কবুল করবেন না, এরকম পাপের দোয়া কবুল হবে না। আল্লাহ গো আমি অমুক মেয়েকে ভালোবাসি, তাকে বগলে করে নিয়ে কোর্টে বিয়ে করব, তুমি আমাকে সাহায্য করো, হ্যাঁ এই শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করবেন? যারা করে তারা মনে করে কি যে আমি ভালো কাজ করছি, এক টেকনিকে ভালোবাসছি এটা ভালো কাজ, হ্যাঁ তাকে ভালোবেসে বিয়ে করব। আবার অনেকে বড় লোকের ছেলে তো গরিবের মেয়েকে বিয়ে করে মনে করে কি আমি একটা ইতিহাস করছি, সে ভালো কাজ করছে, কিন্তু কাজটা যেটা করছো তুমি কি, এটা কি পদ্ধতি না? সেভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে সহযোগিতা করবে না। পাপ কাজের দোয়া আল্লাহ কবুল করেন না, জ্ঞাতিবন্ধন তোরার জন্য দোয়া আল্লাহ কবুল করেন না, যে আল্লাহ যেন আমার মায়ের সাথে দেখা না হয় কি বাপের সাথে দেখা না হয়, ভাই ভাই যেন মিল না হয়, এসব কি জ্ঞাতিবন্ধন ছিন্ন করার দোয়া আল্লাহ কবুল করেন না। আর তোমাদের দোয়া কবুল হয়ে থাকে যতক্ষণ সে মালাম ইস্তাজিল, ফল লাভে যেন তাড়াহুড়ো না করে। ফল লাভে তাড়াহুড়ো করলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই শীঘ্রতা কেমন, তাড়াহুড়োটা কেমন? বললেন এই বলা যে দোয়া করলাম আর দোয়া করলাম অথচ কবুল হতে দেখলাম না। মনে করুন দোয়া এক বছর করে গেছেন, এক বছর আর পাওয়ার কথা ছিল 2-3 দিনের ভিতরে, কিন্তু এক বছর দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না, শেষকালে আপনি নিরাশ হয়ে বা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া জায়েজ না, কুফরি। সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হলে হবে না, দোয়া করেই দিতে হবে, দোয়া করেই যেতে হবে। কবুল হওয়া না হওয়া আপনার জন্য উপযুক্ত না অনুপযুক্ত আল্লাহ তাআলা ভালো বোঝেন। সুতরাং সে আক্ষেপ করে দোয়া ত্যাগ করে বসে এরকম করলে হবে না, দোয়া করে যেতেই হবে, না যদি আপনি না পাচ্ছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উদুউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে দোয়া করো এই ইয়াকিন রেখে যে আল্লাহ কবুল করবেন। ওয়া আলামু আন্নাল্লাহ লা ইয়াকবালু দুআ মিন কালবিন গাফিল, দুআ মিন দোয়া আন মিন কালবিন গাফিলিন লাহিন, আল্লাহ তাআলা সেই অন্তর থেকে দোয়া কবুল করে না যার অন্তর হচ্ছে উদাসীন, অন্য মনস্ক এবং কি গাফিল। তারা এই জন্য যারা দোয়া করে দোয়ার মানে জানে না তাদের কি আসলে উদাসীন গাফিল। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বলছেন, কিন্তু আপনি জানেন না আপনি কি চাইছেন, এটা হচ্ছে কি গাফিলের দোয়া। এই দোয়া আল্লাহ তাআলা কি করে কবুল করবেন? আপনি বাক্কালায় গেলেন, যে কেরলাওয়ালা বাক্কালা তাকে আপনি বাংলাতে বললেন, বাংলাতে বললে তো আপনি বলেন হুজুর আমি তো বাংলা বলি, আল্লাহ তো মনের কথা বুঝতে পারছেন, কিন্তু আপনার মনের ভেতর তো কিছুই নাই, আপনি আরবিতে বলছেন, আপনি যে ভাষাতে বলছেন সে ভাষা আপনি নিজেও বুঝেন না, তাহলে মনের ভিতরেও আপনার নেই যে বাক্কালাতে আপনি কি নেবেন, গে ওরো করে আপনি চাচ্ছেন, সে কি বুঝবে বাক্কালাওয়ালা কিছু দেবে আপনাকে? দেবে না। বল হুজুর আল্লাহ তো মনের কথা বোঝেন, কিন্তু আপনি তো মনের কথা আপনি মনের ভিতরে কিছু রেখেছেন যে লবণ নেবেন না চিনি নেবেন না পানি নেবেন, আপনি কি মনের ভিতরে কিছু রেখেছেন? কিছুই নাই আপনার মনে, রাব্বানা আতিনা রাব্বানা জানাম না পড়ে যাচ্ছেন, কিন্তু মনের ভেতরে কিছু নেই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন? সুতরাং আল্লাহর কাছে যখন দোয়া করবেন অন্তপক্ষে দোয়ার মানে জেনে ওই আরবি দোয়া পড়বেন, আর বাংলাতে করলে তো কথাই নেই, নামাজের ভিতরে দোয়া করবেন আরবিতে, কিন্তু দোয়ার মানেগুলো জানবেন যে আমি কি চাচ্ছি আল্লাহর কাছে। নচেত আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালু দোয়া আম মিন কালবিন গাফিলিন লাহিন, গাফেল উদাসীন অন্য মনস্ক হৃদয় থেকে আল্লাহ দোয়া কবুল করেন না। আপনি দেখবেন মসজিদে অনেকজন হাত তুলে মোনাজাত করে, তাই না? মোনাজাত করছে, এভাবে নখ খুঁটছে, বিড়বিড় বিড়বিড় করে মুখে কি বলছে নখ খুঁটছে, তাই না? দেখেছেন এটা কি অন্য মনস্ক, মন তার কোথায় পড়ে আছে? নখে, নখে হয়তো কোন জায়গায় একটা নখ বাড়তি আছে, সেটাকে ছিঁচছে খুঁটছে, অনেকে আবার হ্যাঁ দাঁত খোটে আর দোয়া করে, হাতটা এভাবে তুলেছে, কি বলা হয় রাসমি, তার মানে দেখ করতে হয় করছে, এটা শুধু অভ্যেসগত ভাবে করছে, কিন্তু তার মনের ভিতরে কি নেই যে আসে আল্লাহর কাছে কি চাচ্ছে, এটা হচ্ছে অন্য মনস্ক দোয়া, আর এই অন্য মনস্কতার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এইভাবে দোয়া করছে আর নখ খুঁটছে, দোয়া করছে আর দাঁড়িয়ে নিয়ে খেলা করছে, দোয়া করছে আর চুলকাচ্ছে, দোয়া করছে আর ঘড়ি দেখছে, এইভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। মোট কথা, দোয়া করার সময় মনকে সজাগ রাখতে হবে, তার দোয়া কবুল হবে ইকিন রাখতে হবে, এবং কি চাইছে তা তার মনে থাকতে হবে, মনে জাগাতে হবে যে আমি এই জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছি। যারা অভ্যেসগত ভাবে দোয়া করে অথবা দোয়া কি চাই তা তারা নিজেই না জেনে তা বুলি আওড়ানোর মতো আরবিতে দোয়া আওড়ে থাকে, যেমন তোতা পাখি তাকে যা শিখিয়ে দেবেন তাই বলে, কিন্তু সে কি বুঝে আমি কি বলছি? না, মোটেই না, তাদের দোয়া মঞ্জুর হবে না। নম্বর চার, আদব, সুখে দুঃখে নিরাপদে বিপদে সর্বদা প্রার্থনা করা। আপনি সুখেও চাইবেন দুঃখেও চাইবেন, নিরাপদেও চাইবেন বিপদে আপদেও চাইবেন, কার কাছে? আল্লাহর কাছে। এ নয় যে দুঃখের সময় চাইবেন সুখের সময় চাইবেন না, না, সুখের সময় চাইতে হবে দুঃখের সময় চাইতে হবে, আর আরামেও চাইতে হবে বিপদেও চাইতে হবে। অনেক মানুষ আছে যারা ওই শুধু এক সময় দেওয়া, বিপদে পড়লে আল্লাহকে খুব ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে খালাস, তাই না? একজন বলছেন যে হাসপাতালে এক রোগীকে দেখা করতে গেলাম, তার পেটে প্রচুর যন্ত্রণা, সে বলছে হুজুর আমার জন্য দোয়া করেন, এইবারে আমি এবারে হাত ভালো হয়ে উঠলে আমি নামাজ পড়ব। বাশা আল্লাহ, হাসপাতাল থেকে বের হয়ে এলো, ভালো হয়ে এলো, সেই আল আন কামা কান, যেমন আগে ছিল তেমনি ফিরে গেল, নামাজ পড়ল না। হচ্ছে ওয়াদা, ওয়াদা করে ভঙ্গ করে এরা, বুঝতে পারছেন তো? এ হচ্ছে বিপদের সময় আল্লাহকে ডাকে কিন্তু সুখের সময় আবার ভুলে যায়। যেমন মক্কার কুরাইশরা ছিল, তারা যখন সমুদ্রে পড়তো, সমুদ্র ঝড় যখন উঠতো তখন কাকে ডাকতো? তখন লাত হবল উজ্জাকে ডাকতো না, আল্লাহকে ডাকতো। ঠিক যখন উদ্ধার হয়ে চলে আসতো ফিরে আসতো তখন কার পূজা করতো, কাকে ডাকতো? লাত হবল উজ্জাকে। আজই চক্কর এরকম করলে আপনার এটা বেয়াদবি হবে আল্লাহর সঙ্গে, যে আপনি সুখের সময়ে ডাকছেন না আর দুঃখের সময়ে তাকে ডাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদাস শাদাইদ ওয়াল কার ফালইকসিরিদ দুআ আখির রাখা, যে ব্যক্তি আনন্দবোধ করে যে আল্লাহ তাআলা তার দোয়াকে মুসিবতের সময় বিপদের সময় কবুল করবেন, তাহলে তার উচিত সুখের সময়ে নিরাপদের সময়ে, আনন্দের সময়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। সব সময় মোট কথা, সব সময় দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে, কথাটা আগেই বললাম, 5 নম্বর আদব হল নিজের পরিবার ও সম্পদের উপর বদদোয়া না করা। একটা আদব, দোয়া বদদোয়া তো একই জিনিস, তাই না? দোয়াও, দোয়া করা মানে ভালো জিনিস চাওয়া, আর খারাপ জিনিস চাওয়া কারোর জন্য এটা তো দোয়া, এটাকে বদদোয়া বলে। আপনি আপনার ছেলের জন্য বদদোয়া চাচ্ছেন, আমাকে কষ্ট দিলি আল্লাহ করে তো সুখী হবি না, আরে তোর উপরে বাজ পড়ুক রে, তুই জাহান নামে যা, তুই ডালে যা খালে যা, দোয়া হয় না, এরকম বদদোয়া, একে বলে বদদোয়া। খবরদার নিজের সন্তানের উপরে, নিজের মালধনের উপরে দোয়া করবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে শিখিয়েছেন, নিজের পরিবার সম্পদের উপর বদদোয়া করা যাবে না। সাংসারিক জীবনে অধিকাংশ ছেলেদের উপর পিতামাতারই বেশি বদদোয়া, পিতামাতারাই বেশি বদদোয়া করে থাকে। যেমন ছেলে একটা দোষ করলেই মর মর, হ্যাঁ তো মরিস না কেন, মরণ তোকে দেখতে পায় না, তারপরে জাহান নামে যা, তোকে সাপে খাক, বাজ পড়ুক, ওলা ওটা, খাল ভরা, নামুনে, ইত্যাদি ইত্যাদি, তোকে কলেরায় দেখতে পায় না, এই কত রকম কথা। মারাত্মক ভাষায় বদদোয়া করে মা অথবা বাবা নিজ সাপ, এই যে সাপ দিয়ে অভিশাপ, জিহবার বিষ দাঁতে নিজ সন্তানকে দংশন করে থাকে। অনেকে কোনো অসফলতা ও ব্যর্থতার দরুন নিজের উপরও বদদোয়া করে থাকে, হ্যাঁ আল্লাহ কেন আমার মরণ হয় না, কেন আমাকে জমে দেখতে পায় না, কেন আমার উপরে বাজ পড়ে, নিজের উপরে বদদোয়া করে থাকে কোনো কারণে, ভিক্ষারে। আর অনেক মানুষ আছে যে নিজেদের ছাগল গরু হাঁস মুরগি প্রভৃতির উপরে বদদোয়া করে, ছাগলে ধান খেয়ে নিয়েছে কিংবা আপনার ফসল খেয়ে নিয়েছে, কিংবা আপনার আপনারই ছাগল হাঁস মুরগিতে আপনার ধান খেয়ে নিয়েছে কিংবা কোনো ক্ষতি করে ফেলেছে, খালাস বদদোয়া করে দেন তার উপরে। আপনার ছোট বাচ্চাটা খেলতে খেলতে আপনার ল্যাপটপ আপনার কম্পিউটার খারাপ করে দেয় না, তাই না? বা আপনার আপনার ঘরের মধ্যে কোনো দামি জিনিস নষ্ট করে দিল, আপনি তখন সে ছেলেটাকে কি করেন, মারেন, অনেক সময় বদদোয়া করেন না। ছোট বাচ্চা জানে না বলেই তো করেছে, তেমনি ছাগল গরু এরা জ্ঞান নেই বলেই তো করেছে, বরং আপনার দোষ আপনি হেফাজত করেননি বলে আপনার জিনিসটা নষ্ট হলো। কিন্তু উল্টে যদি আপনি তাকে বদদোয়া করেন, এটা আপনার নিজের ক্ষতি, নিজের পায়ে নিজে পুরুল মারা হবে। যারা তা করে তারা নিজেরা নিজে ক্ষতি করে, অবলাদের ওপর রাগ মেটাতে গিয়ে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা খাদামিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, তোমরা তোমাদের সন্তান সন্ততির উপরে বদদোয়া করো না, তোমরা তোমাদের দাস দাসীর উপরে বদদোয়া করো না। দাস দাসী মানে ভুল কাজ করলো, আপনি তাকে বদদোয়া দিলেন না, খবরদার না। আর তোমাদের নিজেদের সম্পদের উপরে বদদোয়া করো না, যেমন বললাম পশু পক্ষী ইত্যাদি। কেন? লা তুআফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতা ফায়াস্তাজীবু লাকুম, কারণ এমন সময় হতে পারে যে সময়ে কিছু চাইলে আল্লাহ তাআলা কবুল করে থাকে। হয়তো বদদোয়াটা এমন সময়ে করলেন যে সময়ে দোয়া কবুল হয়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সেটা কাজে লেগে গেল, তখন সর্বনাশা কার হবে, নিজেরই হবে। সুতরাং বদদোয়া করো না। পিতামাতার নেতিবাচক মন্তব্য সন্তানের জীবনে অভিশাপ ডেকে আনে। যেমন হয়তো কিছু পাচ্ছে না, তুই গাধা গাধা বলে থাকে না মানুষ, তুই গাধা, তোর মাথায় কিছুই নেই, তোর মাথায় গোবর আছে, তোর দ্বারা কিছু হবে না, তুই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবি না। সেই সন্তান ছোট থেকে বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে শুনতে শুনতে শেষকালে গাধাই হয়ে যাবে। মনের এটা এমন একটা পজিশন, মনের একটা এমন তাকাব্বুল যাকে বলে, তার মানে তার মন ওইটাই গ্রহণ করবে, ওইটাই কবুল করবে যেটা মা বাপ বলছে। সে মনে মনে ভাবে, তাহলে আমি তো গাধা, আমার জীবনে কিছুই করতে পারবো না, আমার মাথায় গোবর আছে, আমার দ্বারা কিচ্ছু হবে না, ব্যাস শেষে দেখবেন শেষকালে গাধাই হয়ে যাবে। এরকম করা উচিত না, মোটেই না। বরং তাকে সবসময় উদ্বুদ্ধ করতে হবে, না আমার ছেলে জ্ঞান দেখো কত ভাগছে, মাশা আল্লাহ ভালো, যদিও কম পাচ্ছে, তাকে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যতে তাদের জীবনে বাস্তব হয়ে যাতে দেখা না দেয় সেরকম চেষ্টা করতে হবে। এজন্য সন্তান ভুল করলেও ইতিবাচক মন্তব্য করতে হয় এবং বদদোয়া না দিয়ে সংশোধনের দোয়া করতে হয়। দেখেন সৌদিরা, ছেলে একটা অন্যায় করলো, আসলাহাকাল্লাহ আল্লাহ ইয়াহদিক, আসলাহাকাল্লাহ রেগে রেগে বলে আসলাহাকাল্লাহ আল্লাহ ইয়াহদিক, দোয়া করছে কিন্তু, কিন্তু এটা বদদোয়া নয়। ছেলেকে গালি দিচ্ছে, আমি দেখলাম এটা করলে আল্লাহ ইয়াহদিক, আল্লাহ ইয়াহদিক কিন্তু গালি, তার মানে তাকে কি বলা হয়, আল্লাহ তোকে হেদায়ত করো, তখন তার মনে মনে হয় আমি কি হেদায়ত পাইনি নাকি, তার মানে তখন তার প্যাস্টিজে লাগে, তাই না? যখনই দোয়া করছে সেই আসলে কিন্তু সেটা দোয়া হচ্ছে, গালি দিচ্ছে কিন্তু সেটা দোয়া হয়ে যাচ্ছে, বুঝলেন? জুতো মারছে কিন্তু সেটা ফুল হয়ে যাচ্ছে, আল্লাহ আকবার। এইরকম করা উচিত, আল্লাহ ইয়াহদি, কিন্তু বাংলাতে আমাদের সেরকম শব্দই নেই। এই জন্য আমরা বাংলাতে এমন এমন শব্দ ব্যবহার করি যার মানেও বুঝি না, কিন্তু বিশ্রী বিশ্রী মানে, সেই মানেগুলো একদম বিশ্রী। এমন এমন শব্দ প্রয়োগ করে বাঙালিরা, আমি দেখেছি কোন কোন বাপ তার ছেলেকে গালি দিচ্ছে, যে গালি দিচ্ছে যে গালি প্রয়োগ করছে সে তার অর্থ বোঝে না। এক বাপ তার ছেলেকে বলছে মাদারি, মাদারি বলে আপনার দেশে, হ্যাঁ মাদারি মানে জানেন কি বলে, মাদার মানে হচ্ছে মা, আর মাদারি মানে যে মায়ের সঙ্গে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে বোঝে না, মোটেই না। এইভাবে আরো অনেক কিছু গালি আছে ছেলেদের প্রয়োগ করে, কিন্তু সেটা অর্থ বোঝে না, উচিত না। বরং সংশোধনের দোয়া দিতে হবে, সংশোধনের দোয়া দিয়ে ছেলেদেরকে মানুষ করতে হবে। নম্বর ৬ আদব, কেবল আল্লাহর নিকট প্রার্থনা করা, অর্থাৎ যখনই আপনার প্রার্থনার প্রয়োজন হবে, চাওয়ার প্রয়োজন, কাকে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। এমন কি যদি আপনার জুতোর ফিতে ছিঁড়ে যায়, কাকে চাইবেন, আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন ওয়াইজাসআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাও, আর যখন সাহায্য চাইবে কার কাছে চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। যেহেতু প্রার্থনা এক ইবাদত, অন্যের কাছে প্রার্থনা করলে আল্লাহ ইবাদত শিরক হয়, এই জন্যই আমরা আমাদের নামাজে কি বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এ আল্লাহ আমরা কেবল তোমার ইবাদত করি। আর দোয়া হচ্ছে একটা ইবাদত, তার মানে চাই তো তোমার কাছেই কেবল চাই, আর তারপরেই বলেন ইয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমারই কাছে সাহায্য চাই। দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আর কেউ কেউ দেওয়ার কেউ কারো ক্ষমতা নেই, কাউ সাহায্য চাওয়ার যোগ্য নয়, তাকে চাওয়া যাবে, তুমি একমাত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর এই মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহই হচ্ছে সত্য মাবুদ, তার কাছেই চাইতে হবে এবং তারই একমাত্র ইবাদত করতে হবে। নম্বর ৭, উচ্চ নিঃশব্দের মধ্যবর্তী চাপাসরে সংগোপনে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। যখন আল্লাহর কাছে আপনি চাইবেন, যখন জোরে চাওয়া তখন জোরে চাওয়া, কিন্তু আপনি যখন একা চাইবেন, সাধারণ আদব, কিন্তু খাস দোয়ার আদব বলা হচ্ছে না, বৃষ্টি প্রার্থনা দোয়া আদব কি তা বলা হচ্ছে না, পাথর মারতে গিয়ে কেমন করে দোয়া করতে হবে তা বলা হচ্ছে না, ফরজ নামাজের পরে কিভাবে দোয়া করতে হবে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, বরং আম দোয়ার আদব বলা হচ্ছে। আপনার এখন আম দোয়া করার ইচ্ছা হলো, তখন আপনি না খুব জোরে জোরে চাইবেন আল্লাহর কাছে, আর না চুপি চুপি চাইবেন, মাঝামাঝি গুনগুন স্বরে, গুঞ্জন স্বরে আপনি আল্লাহর কাছে চাইবেন। জোরে ডাকা দরকার লাগো, তুমি আমাকে, এই যে জোরে জোরে বলে না মানুষের, অনেক সময় জোরে দরকার নেই, কারণ আল্লাহ তাআলাকে জোরে শোনাবার দরকার নেই। সুতরাং জোরে বলতে হবে না, আর কি বলতে হবে, চুপি চুপি বললে হবে না, মাঝামাঝি স্বরে গুঞ্জন স্বরে আপনি প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফা, যে আয়াত আছে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অনুনয় বিনয় সহকারে আর চুপে চুপে আল্লাহকে ডাকো। সুতরাং তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আবু মুসা বলেন, আমরা কোন সফরে নবী সাল্লামের সাথে ছিলাম, লোকেরা জোরে সোরে তকবীর পড়তে শুরু করল, জোরে সোরে তকবীর পড়তে লাগলো। নবী সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস আরবিউ আও ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লা তাদউনা আসাম ওয়ালা গায়বা, তোমরা জোরে জোরে যে ডাকছ, এ জোরে জোরে ডাকছ তো তোমরা কিন্তু কোন কালা বধিরকে ডাকছ না, এবং কোন অদৃশ্য দূরে থাকার লোক, দূরে থাকার বস্তুকে বা জিনিসকে ডাকছ না, কাকে ডাকছ, ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম, তোমরা এমন এক সত্তাকে ডাকছ যে সত্তা সর্বশ্রোতা, সমস্ত রকমের আওয়াজ শুনতে পান, যে সত্তা করিব, করিব মানে নিকটে তোমাদের সাথে, নিকটে তোমাদের সাথে মানে কি, তার মানে কি জ্ঞান দৃষ্টি তোমাদের সাথে। এই জন্য আল্লাহ বান্দা যখন আমার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলে দাও আমি কারিব, আমি নিকটে আছি, যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই, তাহলে আল্লাহ কারিব, কারিম মানে কি, তিনি আরশে আছেন, সব থেকে দূরে কে আল্লাহ, সব থেকে নিকটে কে আল্লাহ। সুতরাং তাকে জোরে জোরে ডাকার প্রয়োজন নেই। নম্বর ৮, আল্লাহর সুন্দরতম নাম এবং মহত্তম গুণাবলীর ওসিলায় প্রার্থনা করা। আপনি যখন প্রার্থনা করবেন, আম আদব এটা, তখন আপনি আল্লাহর নাম নেবেন, ইয়া রহিম এরহামনি, হে দয়াময় তুমি আমাকে দয়া করো, হে ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করো, তাই না? ইয়া গাফফার ইগফিরলি, এইভাবে ইয়া লাতিফ ইলতফবি, এইভাবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কাছে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রশংসা মূলক নাম নিয়ে দোয়া করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দিয়েই তাকে ডাকো। তাহলে আল্লাহ ছাড়া অন্যের নাম দিয়ে ডাকা হবে না, কিংবা যে নাম আল্লাহর নয় সেই নাম দিয়ে ডাকা হবে না। এই জন্য আমরা বলি হে খোদা, ইয়া খোদা, এ বলে ডাকা ঠিক না। কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর নাম আছে সেই নাম দিয়ে ডাকো, ইয়া রহিম, ইয়া গাফুর, ইয়া করিম, ইয়া জব্বার, ইয়া আজিজ, এই নামগুলো দিয়ে ডাকো। ইয়া খোদা, খোদা কি আল্লাহর নাম নাকি? আল খোদা, তয়েব খোদা বলে ডেকো না, বুঝতে পারছেন? তো আল্লাহর নাম দিয়ে ডাকতে হবে, আর ওসিলা ডাকতে হবে, ওসিলা দিতে হবে কিসে? নামের ওসিলা, গুণের ওসিলা। কিভাবে গুণের ওসিলা দেওয়া যাবে? আল্লাহ তোমার কুদরতের ওসিলায় আমি চাচ্ছি তুমি আমাকে মাফ করে দাও, তোমার ইজ্জতের ওসিলায় চাচ্ছি তুমি আমাকে মাফ করে দাও, ঠিক আছে? এই যে আল্লাহর রহমতের ওসিলায় আমি চাচ্ছি তুমি আমাকে মাফ করে দাও, ঠিক আছে? আল্লাহর গুণের ওসিলা দিয়ে, ওই যে রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা, কিংবা নিজের নেক আমলের ওসিলায় দোয়া করেন যে আল্লাহ আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমি তোমার নবীকে খুব ভালোবাসি অতএব তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তোমার নবীর উপরে দরুদ পড়ি অতএব তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তোমার কিতাব খুব ভালোভাবে পাঠ করি অতএব তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি আমার মা বাপকে খুব ভালোভাবে দেখি অতএব তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি অমুক পাপ তোমার জন্য বর্জন করেছি অতএব তুমি আমাকে মাফ করে দাও, এই শ্রেণীর দোয়া করা যাবে। কিন্তু আল্লাহ তুমি তোমার নবীর ওসিলায় আমাকে মাফ করে দাও, আলী ফাতেমার ওসিলায় আমাকে মাফ করে দাও, বড় পীর আব্দুল কাদের জিলানির ওসিলায় আমাকে মাফ করে দাও, অমুকের হ্যাঁ কাবার ওসিলায় মাফ করে দাও, আরো সে না না, আল্লাহ ছাড়া আর কারো নামের এই শ্রেণীর ওসিলা নেওয়া চলবে না। সুতরাং বুঝতেই পাচ্ছেন দোয়া এমন যে তাতে শুধু যে ওসিলা বৈধ সেই বৈধ ওসিলা দিয়ে চাইতে হবে, কোন নাজায়েজ ওসিলা দিয়ে, শিরকি বিদাতি ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। নম্বর ৯ আদব, আল্লাহ তাআলার ইসমে আজম দিয়ে দোয়া শুরু করলে তিনি দোয়া কবুল করেন। ইসমে আজম, হে আল্লাহ তাআলার ইসমে আজম কি, এ নিয়ে ওলামাদের প্রচুর মতভেদ আছে। আল্লাহ তাআলা কটা নাম, আল্লাহ তাআলার নাম কয়টা? ৯৯-এর বেশি, ৯৯টা নয়, ৯৯-এর অধিক। কিন্তু ৯৯টা নাম যদি কেউ হিফজে করে, যদি কেউ আমল করে, তাহলে তার আলাদা সে জানাতে যাবে, তাই না? কিন্তু ৯৯টাই নাম না, ৯৯-এর অধিক নাম আছে। এখন আল্লাহ তাআলার ইসমে আজম মানে সবচেয়ে বড় নাম কোনটা, সবচেয়ে সম্মানজনক নাম কোনটা? আল্লাহ, আল্লাহ। তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়াটা বলবে সে ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে, যে এই দোয়াটা বলল সে যেন ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। যেমন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এ হচ্ছে ইসমে আজম। কোন কোন বর্ণনায় আছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকা আল-ওয়াহিদুল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আন তাগফির লি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, শুরুতে যে বলা হলো ইসমে আজম। অন্য এক জায়গা আছে ইসমে আজম আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইসমে আজম। অন্য বর্ণনাটা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, যেটা দিয়ে ইউনুস নবী মাছের পেটে দোয়া করে মুক্তি পেয়েছিলেন। এসব বলা হয়েছে ইসমে আজম, এই শ্রেণীর দোয়া দিয়ে আল্লাহর কাছে প্রশংসা করে কি করতে হবে, দোয়া করতে হবে। বেশ, ১০ নম্বর আদব হলো আল্লাহর প্রশংসা হামদ সানা দিয়ে অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দোয়া দরুদ পাঠ করে দোয়া শুরু করতে হবে, অনুরূপ শেষ করতে হবে। তার মানে দোয়ার শুরুতেও প্রশংসা দরুদ আর শেষেও প্রশংসা ও দরুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন তোমাদেরকে দোয়া করবে তখন তার উচিত আল্লাহর হামদ সানা দিয়ে শুরু করা। অতঃপর নবীর উপর দরুদ পড়া, অতঃপর ইচ্ছা মতো দোয়া করা, নবীর উপরে দরুদ পড়তে হবে। কোন কোন হাদিসে আছে যে দোয়া আসমান জমিনের মাঝে লটকে থাকে যতক্ষণ না নবীর উপরে দরুদ পাঠ করা হয়। অতএব নবীর উপরে দরুদ পাঠ করার সাথে আপনি মোনাজাত করবেন, এগুলো কিন্তু আম দোয়া সব জায়গাতে না, ঠিক আছে? এখন আপনি একজন নতুন বিয়ে করেছে তার জন্য দোয়া করলেন, দরুদ পড়তে হবে নাকি? না, এই জন্য বলছি খেয়াল রাখবেন, খাস বিশেষ বিশেষ অবস্থায় দোয়া আলাদা, কিন্তু হচ্ছে আম দোয়ার কথা বলা হচ্ছে। নম্বর ১১, কাকুতি মিনতি বিনয় আশা আগ্রহ মুখাপেক্ষিতা ভীতির সাথে দোয়া করা, একান্ত ফকির হয়ে, যেন আপনি মিসকিন, যত বড়ই বাদশাহ হন আপনি, আপনি আল্লাহর কাছে কি মিসকিন, আপনার কিছুই নেই। আপনাদেরকে মাঝে মাঝে বলি, আরাফাতে হজ করতে গেছিলাম একজনের সাথে, আরাফাতের ময়দানে বিকালের দিকে সবাই দোয়া করে, তাই না? আমরা দোয়া করছি আর এক মহিলা এবং পুরুষের সঙ্গে খুব হাসাহাসি চলছে। তারা বললাম, ভাই এই তো আজকে চাওয়ার দিন, আপনারা চেয়ে নেন। মহিলা তখন বলছে কি আর চাইবো, পাঁচতলা বিল্ডিং আছে, এত গাড়ি আছে, অমুক আছে, এত ব্যাংক ব্যালেন্স আছে, বা আল্লাহ কাছে চাইবো কি? মাশা আল্লাহ মাশা আল্লাহ, আল্লাহ কাছে চাওয়ার কিছুই নেই। কবর আজাব থেকে মাপ পেয়েছেন তো, জান্নাত জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়েছেন তো, জান্নাত লাভ হয়েছে তো, এগুলো চাওয়ার জিনিস না। বলছে ওগুলো তো বলে, তাহলে এগুলো চেয়ে নেন আমার কাছে, আজকে চাওয়ার দিন। এইভাবে যদি ঔদ্ধত্য থাকে মনের ভেতরে, অহংকার থাকে যা চাওয়ার কিছু নেই, আমি সব পেয়ে গেছি, আল্লাহ আমাকে সব দিয়েছে, তাহলে বুঝতেই পাচ্ছেন এমন উচিত না যে আপনি আল্লাহর কাছে বড় হবেন, বরং আল্লাহর কাছে ওই সেই বাদশার কাছে আপনি বাদশাহ হলেও কিছু নন, আপনি নিচ, আপনি হীন আল্লাহর কাছে। কাকুতি মিনতি ছাকা চাই, বিনয় চাই, ওখানে ঔদ্ধত্য থাকলে হবে না, অহংকার থাকলে হবে না, আল্লাহ দিস তো দিবি, না দিলে সমস্যা নেই। ওই যেমন আমরা কাউকে মানুষকে বলে থাকি না, হ্যাঁ হ্যাঁ দিলে দিস, না হয়তো দেখা যাবে, অসুবিধা নাই না দিলে, হ্যাঁ এরকম না। আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতির সাথে চাইতে হবে, বিনয়ের সাথে চাইতে হবে, ফকির হয়ে চাইতে হবে, অক্ষমতা সংকীর্ণতা দুরবস্থার অভিযোগ করা, যেভাবে আইয়ুব নবী ব্যাধিগ্রস্ত হয়ে করেছিলেন দোয়া, যেভাবে জাকারিয়া নবী নিঃসন্তান হলে দোয়া করেছিলেন, যেভাবে ইউনুস নবী মাছের পেটে মাছের জেলে বন্দী হয়ে দোয়া করেছিলেন, ঠিক সেইভাবে আপনাকেও দোয়া করতে হবে, অনুনয় বিনয় স্বরে, আল্লাহর কাছে ছোট হয়ে, আল্লাহর কাছে আপনার ঔদ্ধত্য প্রকাশ না করে বরং বিনয়ের সাথে দোয়া করবেন, তবেই আল্লাহ দোয়া করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ودون الجهر من القول بالغدو ولا صال ولا تكن من الغافلين তোমরা প্রতিপালককে মনে মনে সবিনয় ও সসংকচিত্তে মানে বিনয়ের সাথে এবং ভয়ের সাথে অনুচ্চ স্বরে, খুব উচ্চ স্বরে দরকার নেই, অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় সকাল সন্ধ্যায় তোমরা দোয়া করো, ডাকো, এবং উদাসীনদের দলভুক্ত হইও না, গাফেলদের দলভুক্ত হইও না। দোয়া আল্লাহ তাআলা আরো বলছেন, إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين নবীদের কথা বলছেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত, আশা ও ভীতির সাথে আমাকে ডাকত, আল্লাহর কাছে আশা রেখে, নিরাশ হয়ে না, আশা রাখতে হবে যে আল্লাহ আমাকে দেবেন, আর ভয় রাখতে হবে, আশা এবং ভয় তাই তো, দেবেন না দেবেন না, চাই আল্লাহর কাছে দেখি ইনশাআল্লাহ আল্লাহ দেবেন, ভয়ের সাথে ডাকত, আর তারা ছিল আমার কাছে বিনীত। দেখছেন নবীরা আল্লাহর কাছে বিনীত ছিলেন, তাহলে আমি আপনি কে, কিসের ঔদ্ধত্য, কিসের অহংকার, বিল্ডিং এর না গাড়ি না ব্যাংক ব্যালেন্সের, থাকবে এগুলো, যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর কাছে চাই, যে আল্লাহ ধ্বংস করে দিস না, হ্যাঁ আর কি চাইবো, আমার এই আছে তো, চাও আল্লাহর কাছে যাতে করে আল্লাহ এগুলো ধ্বংস না করে দেন। বলছে আর চাওয়ার কিছু নেই, আল্লাহ আকবার, মানুষ কত বড় ঔদ্ধত্যপূর্ণ উদ্ধত দেখেন, চাওয়ার কিছু নেই, বান্দা যতই সুখ থাক স্বাচ্ছন্দ্যের সাগরে ডুবে থাকলেও সে সর্বদা আল্লাহর রহমতের ভিখারী ও মুখাপেক্ষী, মিসকিন বান্দা, আজকে তার যা আছে তা কালই চলে যেতে পারে, সব আছে বা সব পেয়েছি বলে দোয়া বন্ধ করা মূর্খামি বোকামি, সব কিছু থাকলেও যা আছে তা যাতে চলে না যায় তার জন্য দোয়া করতে হবে। তার তাছাড়া পরজীবনের কথা তার অজানা, পরকালে সুখ পাবে কিনা, পরকালে বিল্ডিং আছে তো, পরকালে বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জানো না, জানো না, না জানো তো চেয়ে নাও আল্লাহর কাছে, তাতে পরকালের সুখও তাকে চেয়ে নিতে হবে, এবং সে প্রার্থনা হবে অনুনয় বিনয় সহকারে, ঔদ্ধত্যের সাথে, না আল্লাহ যদি চাও তাহলে দিও, তার মানে কি না দিলে সমস্যা নাই, অন্য ব্যবস্থা আছে আর কি। না, এরকম করা চলবে না। নম্বর ১২ আদব, নিজের অপরাধ ও আল্লাহর অনুগ্রহকে স্বীকার করে ক্ষমা প্রার্থনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন দোয়া করা। এই বিষয়ে সাইয়েদুল ইস্তেগফার দোয়া জানেন আপনারা, সাইয়েদুল ইস্তেগফার কাকে বলে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত। এই যে আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ আমি তোমার অঙ্গীকার যত সাধ্য পালন করে থাকি, এইভাবে দোয়া করা। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যদি কেউ তওবা করতে চায় কোনো গুনাহ থেকে, তোমাকে সাইয়েদুল ইস্তেগফার করতে হয়। ইস্তেগফারের প্রধান দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা ওয়া আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাকা লা ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়েদুল ইস্তেগফার, নিজের কাছে নিজেকে ত্রুটি স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহ আমি ভুল করেছি ইত্যাদি, আর তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, অপরাধ স্বীকার করে দোয়া করতে হবে। এ নয় যে আপনি অপরাধ করেননি তা মনে করলে হবে না। নম্বর ১৩, কষ্ট কল্পনার সাথে ছন্দ বানিয়ে দোয়া না করা। আমাদের দেশে দেখবেন মাদ্রাসার মসজিদের আদায়ের সময়ে এক শ্রেণীর আদায়কারী থাকে, তারা ছন্দ বানিয়ে দোয়া করে। হ্যাঁ, যেমন আদায় চলছে সেই সময়ে দান পাঠাচ্ছে, এক একজন দান পাঠাচ্ছে, তারা আবার হচ্ছে কবি, তারা নিজেরাই কবি, এমন সুন্দর করে কবিতা বানিয়ে দেবে যে ওদের অভ্যেস থাকে, মানুষ অভ্যেস থাকে। যেমন মহিলা দান পাঠালো, রহিমা নাম তা, তে দোয়া করছে রহিমা নামে তে বিবি দান করে তাড়াতাড়ি, আল্লাহ তাকে পরাইও টেরিকটের শাড়ি। এরকম দোয়া হলো? এইটাই এইভাবে দোয়া করে, খালি ওই মহিলাকে বোঝাবার জন্য, তার মনটাকে খুশ করার জন্য। তার আরেকটা মহিলা তখন হ্যাঁ আদান পাঠায় যাতে আল্লাহ আকবার, এইভাবে যদি দোয়া করে আল্লাহ এবার করিমা নামেতে বিবি দান করে তাড়াতাড়ি, আল্লাহ তাকে পরাইও রেশমির চুড়ি। আরে এইভাবে ছন্দ বানিয়ে বানিয়ে দোয়া করা হয়, যদিও তাকে জান্নাত দিতে বলা হয়, জান্নাত থেকে মুক্তি, কিন্তু ছন্দ বানিয়ে দোয়া করা ঠিক না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আছে, তিনি ছন্দ বানিয়ে দোয়া করতেন না, তিনি ছন্দ বানিয়ে কথাও বলতেন না। ইবনে আব্বাস সাহাবী বলছেন, ফানজুর সাজা মিনাদ দোয়া ফাজতানিবহু, দোয়াতে যে ছন্দগুলো আছে ছন্দ খবরদার, ছন্দ বানিয়ে দোয়া করবে না। ফাইন্নি আহিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবা, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ, লা ইয়াফালুনা ইল্লা যালিক, তার মানে লা ইয়াফালুনা ইল্লা যালিক আল ইসতিনা, তার মানে এই ছন্দ বানিয়ে দোয়া করা থেকেই দূরে থাকতেন, এটাই আমি দেখেছি, ছন্দ বানিয়ে দোয়া করতেন না। নম্বর ১৪, তওবা করে অর্থাৎ বিশুদ্ধ চিত্তে পাপ বর্জন করে লজ্জিত হয়ে পুনঃ হয়ে পাপে না ফেরার দৃঢ় প্রতিজ্ঞা করে, এবং অন্যায়ভাবে কারো মাল হরপ করে থাকলে তা ফেরত দিয়ে, কারো প্রতি জুলুম করে থাকলে তার প্রতিশোধ দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে তারপর দোয়া করা। যেহেতু পাপে লিপ্ত থাকলে দোয়া কবুল হয় না, আল্লাহ তুমি আমাকে মাফ করো, কালকে চুরি করে নিয়ে এসছেন রাত্রে, দিয়ে মাল ভরা আছে আপনার ঘরেই, হ্যাঁ এবারে ঘরেই তাহাজ্জুদের নামাজে কিংবা মসজিদে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি হবে নাকি? তাহলে ওইভাবে দোয়া করলে সেই যে কুয়োতে বিড়াল পড়ে গেছিল না, দিয়ে বল কি করতে হবে, বল ৪০ বালতি পানি তুলে ফেলে দাও, ফেলে দিল, আবার ৪০ বালতি, গন্ধ যায় না, আবার ৪০ বালতি, শেষ বিড়ালটা না তুলেই যদি ৪০ বালতি পানি তুলে ফেলা হয় কি লাভ হবে? তো আপনার মাল আপনার ঘরেই ভরা আছে, চুরির মাল ভরা আছে, খেয়ানতের মাল ভরা আছে, ঘুষের মাল ভরা আছে, সুদের মাল ভরা আছে, আর বলছেন আল্লাহ আমাকে মাফ করে দাও না, ওই মালগুলো হ্যাঁ ওই হারামগুলো আগে যার তার কাছে ফেরত দাও, তবে আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে, নচেত দোয়া কবুল হবে না। আচ্ছা, নম্বর ১৫ আদব হচ্ছে যে হালাল পানাহার করতে হবে, হালাল কাপড় পরতে হবে। প্রথমেই বলেছিলাম যে আল্লাহ তাআলা দোয়া কবুল হওয়ার কিছু বাধা আছে, তার মধ্যে কি হালাল হারাম খাওয়া এবং হারাম পরা। যদি আপনার পেটে সুদ খাওয়া, সুদের পয়সায় খাবার আছে, পোলাও পুড়ে বিরিয়ানি খেয়েছেন, আর ঘুষের টাকায় আপনার কাপড় আপনি পরেছেন, হ্যাঁ সুন্দর সুট বুট কোট পরেছেন কিংবা জামা কাপড় পরেছেন, কিসের টাকা? ঘুষের টাকা, চুরি করা, হারামি করা, খেয়ানত করা, বিভিন্ন টাকা আপনি খেয়ে আপনার রক্ত মাংস করেছেন, যে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে এই দাও, তুমি আমাকে ওই দাও, তাহলে কবুল হবে না। যেমন আগে বলা হয়েছে ذكر الرجل يطيل السفر عسى أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام مشربه حرام ملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له এই হারামের সব খেয়ে পড়ে পানাহার করে যদি আল্লাহর কাছে চাওয়া হয় কবুল করবেন না। নম্বর ১৬, খুব গুরুত্বপূর্ণ দোয়া হলে ফিরিয়ে ফিরিয়ে তিনবার করে বলা। দেখছেন এটা কিন্তু আম ক্ষেত্রে, সব সময় না, আম ভাবে যদি খুব গুরুত্বপূর্ণ হয় তো একটা জিনিসকে তিনবার করে ফিরিয়ে ফিরিয়ে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশদের উপরে বদদোয়া করেছিলেন তখন তিনবার করে বলেছিলেন। অনেক দোয়া আছে, যেমন আমরা দুই সেজদার মাঝখানে দোয়া আল্লাহ ফেললি দুইবার, তাই না? রব্বে ফেললি দুবার বলতে হয়। অনেক দোয়া আছে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়, বারবার নাছর বান্দা হয়ে একই দোয়া বারবার বলতে হয়। যেমন আপনার ছেলের অসুখ হয়েছে কিংবা আব্বা অসুখ হয়েছে, তার অসুখ ভালো করার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, তখন বারবার বলবেন না বলবেন না? তখন বারবার অবশ্যই বলবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কখনো কখনো বলা যায়। ১৭ নম্বর হচ্ছে দোয়ার পূর্বে উজু করা। যখন আপনি আমভাবে দোয়া করবেন, দোয়ার পূর্বে উজু করবেন। অবশ্য প্রত্যেক দোয়া বা জিকির জন্য উজু গোসল জরুরি নয়, এটা বলেছিলাম না, সব দোয়ার ক্ষেত্রে নয়, আম দোয়ার সাধারণ দোয়ার জন্য মুস্তাহাব। ১৮ হচ্ছে কেবলামুখ হয়ে দোয়া করতে হবে। আপনি বসবেন যখন নামাজ যেমন পড়েন, দোয়া হচ্ছে ইবাদত, আপনি আল্লাহর কাছে চাইবেন তখন কেবলামুখ হয়ে চান। এমনকি কবর জিয়ারত করতে গেলেও কোন মুখে চাইতে হয়? কেবলামুখ হয়ে দোয়া করতে হয়, তাই না? কবর জিয়ারত করলেন, কবর জিয়ারতে দোয়া পড়লেন, তারপরে যদি কবরবাসীর জন্য মোনাজাত করবেন, না আপনার জন্য চাইবেন, কবরবাসীর জন্য মোনাজাত করবেন, তখন কেবলামুখ হয়ে আপনি দোয়া করবেন। আর হুজুরদেরকে নিয়ে যান, তারা ধান ভাঙতে শিবের গীত, ওখানেও রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা জালামনা আনফুসানা। কবর জিয়ারত করতে গিয়ে এইসব দোয়া পড়তে হয়? হ্যাঁ, খাস দোয়া নেই তো, কবরকে সামনে রেখে দোয়া না। কাকে সামনে রাখতে হবে? কেবলাকে। অর্থাৎ কেবলামুখে দোয়া করা একটা বিশেষ আদব, সব ক্ষেত্রে না। এখন জাযাকাল্লাহ খায়ের বলবো দোয়া না, যে কেবলামুখ হতে হবে না উজু করতে হবে, কিছুই করতে হবে না। হ্যাঁ, ১৯ নম্বর আদব হলো মুখ বরাবর দুই হাত তুলে দোয়া করা। মুখ বরাবর যখন হাত তুলে দোয়া করা হয় এইরকম না, অনেকে দেখবেন এইখানে, হ্যাঁ অনেকে আবার এইরকম দোয়া করা কোন সময় করতে হবে? বৃষ্টি প্রার্থনা করার সময়। বৃষ্টি প্রার্থনা করার সময়ে আল্লাহ রাসূলের আদব হলো, কারণ বৃষ্টি না হওয়া বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে সবারই জন্য বিপদ, আর এমন বিপদ যে না খেয়ে মরতে হবে, তখন বিশাল ব্যাপার। এই জন্য এমন উঁচু করে হাত তুলতেন যে তার বগলের সাদা অংশ দেখা যেত। এটা হচ্ছে বৃষ্টি প্রার্থনার জন্য। বাকি অন্যান্য সময় যখন মোনাজাত করবেন তখন মুখ বরাবর হাত রাখতে হবে, ঠিক আছে? মুখ বরাবর হাত রাখতে হবে, নিচেও রাখলে হবে না, এভাবে তুলে রাখলেও হবে না। ব্যাস, এটাও কিন্তু বিশেষ, এটা আম দোয়ার ক্ষেত্রে, প্রত্যেক দোয়ার ক্ষেত্রেই আপনি শুরু করে দিলেন। নামাজে সালাম ফেরার পর আপনি শুরু করে দিলেন, বিয়ে পড়ানোর পর শুরু করে দিলেন, ঈদের নামাজ পড়ার পর শুরু করে দিলেন, যেখানে সেখানে যেখানেই দোয়া, তার মানে দোয়া মানেই মোনাজাত আমরা বুঝি, মুশকিল এখানে না, তা না। যেখানে আল্লাহর রসুলের নির্দেশ আছে সেখানে আপনি করেন, অথবা যেখানে কোন নির্দেশ নেই সেখানে আম প্রার্থনার ক্ষেত্রে আপনি করেন। যেখানে নির্দেশ আছে, যেমন হাত তুলে দোয়া কখন কখন করতে হয়, যেমন কুনুতে আপনি হাত তুলে দোয়া করেন, যেমন বৃষ্টি প্রার্থনার সময় হাত তুলে দোয়া করেন, কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে দোয়া করেন, ওই যে পাথর মারতে গিয়ে হাজরা কি বলে আপনার রামিয়ে জামারাত করতে গিয়ে এক নম্বর দু নম্বরে হ্যাঁ আপনি পাথর মেরে মোনাজাত করেন, হাত তুলে মোনাজাত করেন, তারপরে সাফা মারওয়ার উপরে ওখানে গিয়ে হাত তুলে মোনাজাত করেন, যেখানে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে মোনাজাত করেন সেখানে হাত তুলে করতে হবে, সেটা কত মুখ বরাবর, ঠিক আছে? আর যেখানে নির্দেশ নেই সেখানে আপনি করতে পারেন না, যেমন ফরজ নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া পড়েছেন কিন্তু হাত তুলেছেন বলে প্রমাণ আছে নেই, অতএব বিদআত। জুমার নামাজ পড়েছেন, কোন জুমার নামাজ পড়ে সালাম ফিরে হাত তুলে মোনাজাত করেছেন? না, বরং খুতবা চলাকালে তিনি হাত তুলে মোনাজাত করেছেন, আর তার মানে ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত ছিল না। অতএব এইসব ক্ষেত্রে বিদআত। আপনি খুতবা শেষে দোয়া করেছেন, খুতবা শেষে দোয়া আপনি করতে পারেন কিন্তু হাত তুলে না, কেবল বৃষ্টির জন্য যখন হবে তখন হাত তুলে করবেন। এই হচ্ছে সুন্নতি নিয়ম, সুন্নাতে যেভাবে আছে আপনি সেভাবে করবেন, নিজের মন গড়া ভাবে করবেন না। আপনি বলবেন যে হ্যাঁ, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, জামাতে দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া কবুল হয়, অতএব ওই তিনটে চারটে হাদিসকে নিয়ে একসঙ্গে মিলিয়ে অতএব ফরজ নামাজে মনোনয়ন করো, না না এরকম দলিল চলবে না। এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, কোন সময়ে করেছেন কিনা দেখতে হবে, করেছেন তাহলে করবো, নচেত করব না। সুতরাং যেখানে নির্দেশ নেই সেখানে করে, কিন্তু হাত তুলে দোয়ার শেষে মুখে হাত বোলানো ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, অনেকে মুখে হাত বোলায় না, অবশ্য হাদিস আছে কিন্তু সে হাদিস সহি না, এই জন্য মুখে হাত বোলানো ঠিক না। দেখেছেন এখানে কেউ মুখে হাত বোলায় না, আচ্ছা মুখে হাত বোলানো সহি না, বা হাত তুলে মনে করে যে শেষ হয়ে গেল হাত এভাবে নামিয়ে নেন। ইস্তিগফার করার সময় যেমন একটা আঙ্গুল তুলে ইশারা করে এবং সকাত প্রার্থনার সময় দুই হাত মাথা বরাবর লম্বা করে তুলে দোয়া করতে হয়, ইস্তিগফার করার সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আঙ্গুলে ইশারা করতে হয় না, তেমনি তাশাহুদে দোয়া করার সময় কি করতে হয়, আঙ্গুলের ইশারা, তখন কিন্তু হাত তুলে না, তখন তারা মোনাজাত করি তাই না, সালাম ফেরার আগে মোনাজাত আছে না নেই, বহু প্রার্থনা আছে কিন্তু সেখানে হাত তুললে হবে না, সেখানে কি করতে হবে, এইভাবে দোয়ার ক্ষেত্রে আঙ্গুলের ইশারা করতে হবে। সুতরাং যেখানে যেমন আছে সেখানে আমাকে সেরকমই করতে হবে। নম্বর ২০ আদব, ২০ নম্বর আদব হল অশ্রু বিসর্জনের সাথে দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কান্দবেন আল্লাহর কাছে, নিজের হৃদয়টাকে নরম করবেন। অনেকে বলে হুজুর হৃদয় বড় পাথর, কান্নাই আসে না, কান্না আসবে কি করে, আপনি তো আঘাত খাননি, আঘাত খেলে পরে কান্না আসবে, যে পাথর থেকে পানি বের হয় না সে পাথরকে কি করে, হ্যাঁ দেখেছেন যারা কল বসায় পাথরকে ভেঙে ভেদ করে গিয়ে তারপরে পানি বের হয়, যে পাথর আঘাত খায়নি সে পাথর থেকে পানি বের হবে না। আপনি এমন সুখে আছেন যে আপনার চোখ থেকে পানি, অনেকে বলছে অনেক অভিযোগ করছে যে আমার চোখে পানি বের হয়, হবে কি করে আঘাত খাননি, যখনই আপনি আঘাত খাবেন তখন দেখুন চোখের পানি, সামলাতে পারবেন না। সুতরাং নিশ্চয়ই এমন কোন দুঃখ আছে, সেই দুঃখ আল্লাহর কাছে, বিশেষ করে জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনি খেয়াল করুন, যদি আপনি জাহান্নামে যান তাহলে আপনি কল্পনা করুন যে জাহান্নামে গেলে কি হবে, জাহান্নামে কত আজাব, কবরের কত আজাব, সেই আজাবের কথা চিন্তা করেন, আপনি কান্না আসবে ইত্যাদি। নম্বর ২১ অপরের জন্য দোয়া করলে নিজের জন্য প্রথমে দোয়া শুরু করতে হবে, যদি অপরের জন্য দোয়া করেন শুধু তার জন্যই করবেন, নিজের জন্য করবেন, যেমন ওই যে বললাম না যে ভাই আমার ছেলেটা অসুস্থ তার জন্য দোয়া করেন, তখন কি বলতে হবে, আল্লাহ আল্লাহুম্মা ইসলি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহ হ্যাঁ ইয়াহদিনা ওয়া ইয়াকুম, তার মানে আমাদেরকে এবং তোমাদেরকে হেদায়ত করুক। যখন দোয়া করবেন পরের জন্য তখন নিজেকে বাদ দিন না, হতে পারে দোয়া কবুল হলো তখন নিজেকে আপনি বাদ দিয়ে দিলেন না, তো নিজেকে দিয়ে আপনি দোয়া শুরু করবেন, এটা হচ্ছে সুন্নতি নিয়ম। নম্বর ২২ দোয়ায় সীমালঙ্ঘন ও অতিরঞ্জন না করা, দোয়াতে সীমালঙ্ঘন ও অতিরঞ্জন করবেন না, যেমন হে আল্লাহ আমি জান্নাতের সম্পদ সৌন্দর্য হোর গেলে মান চাই, দুধের নহর চাই মধুর নহর চাই, হে আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে তার শিকল ও বেড়ি থেকে মুক্তি চাই, ফুটন্ত পানি থেকে মুক্তি চাই, পোঁজ থেকে পানা চাই, হে আল্লাহ আমি জান্নাতের ডান দিকে সাদা মহল চাই, এইসব বলে কি দরকার আছে, সোজা করে বললেই হয় আল্লাহ আমি জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই, বিস্তারিত বলতে হবে নাকি, না অতিরঞ্জন এগুলো বাড়াবাড়ি, সোজা করে বলো আল্লাহ আমি জান্না আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার, ইয়ে নয় যে আমি জান্নাতের হুট চাই কিনা, আরে জান্নাতে গেলে তো সব পাবে, জান্নাতে জান্নাতটা পেলেই সবকিছু পাবে তাই না, তো আবার জান্নাতের হুর চাই গেলে মান চাই, নাকি এমনও হবে যে জান্নাতে গেলে হুর পাবে না তাই তুমি জান্নাতের হুরটা চাচ্ছ, না তা তো নয়, জান্নাত যখন যাবে তখন সব পাবে, তখন এইভাবে বিস্তারিত লম্বা চওড়া। সমস্যা হচ্ছে দু একটা হুজুর আছে দোয়া করে তারা এরকম অতিরঞ্জন করে, আমার জামাতে একদিন নামাজ পড়ছিলাম, আমাদের জামাতে আমাদের মসজিদে আমার গ্রামের আমার মসজিদের পুরনো ইমাম প্রাক্তন ইমাম সাহেব এসেছেন, এবার তাকে সবাই ছাড়তে না সে তাকে মনে করতে হবে কি বলে নামাজ পড়াতে হবে, তিনি নামাজ পড়ালেন আর তখন জামাতি মোনাজাত চালু ছিল, এখন অবশ্য নেই, তখন জামাতি মোনাজাত চালু ছিল, তিনি নামাজ পড়ার পর জামাতি মোনাজাত শুরু করলেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব আন্নার, সুর করে বলছে, সুর করে বলার পর বলছে ইয়া আল্লাহ দে হামকো দুনিয়া মে ভালাই আর আখিরাত মে ভালাই আর বাচা হামকো জাহান্নাম কে আযাব সে, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও আখিরাতে মঙ্গল দাও এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কি আল্লাহ ভাষা বলে না নাকি, তাই আরবিতে বলতে হবে, উর্দুতে বলতে হবে, বাংলাতে বলতে হবে, এখন কথা আল্লাহ এইরকম আমার জামাতে এইভাবে লম্বা চবা দোয়া করে যাচ্ছে, শেষকালে আমি তো উঠে পালিয়ে গেলাম, দরকার নেই এত লম্বা দোয়া। তখন অবশ্য বুঝতে পারছেন তখন দোয়া ছিল, তখন এখন না, মানে মাদ্রাসা পড়ার পর জানার পর আর তো দোয়া হয় না, কেউ যদি করে হাত তুলি না, কিন্তু তখন হাত তুলতে বাধ্য ছিলাম, সবাই করছে আমিও করছি, অবশ্য তখন জ্ঞানও ছিল না তাই করছিলাম, এত লম্বা যে মানে সহ্য করা যায় না। এইভাবে যদি একটা দোয়াকে তিন ভাষায় বলা হয় কত লম্বা দোয়া হয়, সেগুলো অতিরঞ্জন না বাড়াবাড়ি। আসলে বাড়াবাড়ি দোয়াতে বাড়াবাড়ি অনেক রকম আছে, প্রায় ২০ রকম বাড়াবাড়ি হয়। সময় আছে না, শেষ করে দেব ইনশাআল্লাহ, নাকি আগামীতে বলবো, আগামীতে বলবো ইনশাআল্লাহ। আজকে দাস এখানে ইফতাক, আগামীতে দোয়াতে কিভাবে বাড়াবাড়ি হয়, ২০ প্রকার বাড়াবাড়ি আগামী দর্শে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, যে আদবগুলো শুনলাম সাধারণ আদব, কিন্তু নির্দিষ্ট জায়গার মোনাজাত বা দোয়া নয়, সাধারণভাবে আপনি যখন দোয়া করবেন তখন এইভাবে করবেন, আল্লাহ তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।